জগবীর মুজাহিদ ঘুমিও না আর হাত নিয়ে শমশির চলো দুর্বার। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে ময়দানে ডাকছে তোমায়, উসামার সৈনিক জিহাদি বাসনায় গর্জে উঠো পুনরায়। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে ময়দানে ডাকছে তোমায়, উসামার সৈনিক জিহাদি বাসনায় গর্জে উঠো পুনরায়। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে ময়দানে ডাকছে তোমায়, উসামার সৈনিক জিহাদি বাসনায় গর্জে উঠো পুনরায়। সব তাগুতের উৎখাতে তুমি শহীদ আব্দুর রহমান, সব তাগুতের উৎখাতে তুমি শহীদ আব্দুর রহমান। জগবীর মুজাহিদ ঘুমিও না হাত নিয়ে শমশির চলো দুর্বার, জগবীর মুজাহিদ ঘুমিও না হাত নিয়ে শমশির চলো দুর্বার। জালিম শাহির আনব পতন ময়দানে লড়ে অবিকার, জালিম শাহির আনব পতন ময়দানে লড়ে অবিকার। জগবীর মুজাহিদ ঘুমিও না হাত নিয়ে শমশির চলো দুর্বার, জগবীর মুজাহিদ ঘুমিও না হাত নিয়ে শমশির চলো দুর্বার, জগবীর মুজাহিদ ঘুমিও না হাত নিয়ে শমশির চলো দুর্বার।